বাইরোই রবিউল আওয়ালে সুবহে সাদিকের সময়, বাইরোই রবিউল আওয়ালে সুবহে সাদিকের সময়, এটি মহয়ে আসিলেন ধরাই, এটি মহয়ে আসিলেন ধরাই, মোর নবী দয়া ময় জন্ম নিয়ে কাঁদিলেন যিনি উম্মতের মায়া, জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, বারোই রবিউল আওয়ালে সুবহে সাদিকের সময়, খুশিতে পাগল গগন ভুবন দেখে নুরিচে হেরা, ঘুরবেলারা ঘিরে সবাই দেইছে পাহারা, এত রূপ জ্যোতি মুক্তমতি হরি মেনে যায়, নুরি চাঁদা ছিল আমি নারঙ্গিনাই, বারোই রবিউল আওয়ালে সুবহে সাদিকের সময়, এটি মহয়ে আসিলেন দরাই, এটি মহয়ে আসিলেন ভরাই, মোর নবী দয়া ময় জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়া, জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়া, ভাগ্যপতি মা গো তুমি অগো মা আমিনা, মা গো তোমার দুলালের হইলা তুলনা, তোমার দুলালের পায়ের ছোঁয়ায় কাবা ধন্য হয়ে যায়, আঠারো হাজার মুখলকত যায় তাজিমে ছুঁকে যায়, আঠারো হাজার মুখলকত যায় তাজিমে ছুঁকে যায়, বারোই রবিউল আওয়ালে সুবহে সাদিকের সময়, এটি মহয়ে আসিলেন ধরাই, এটি মহয়ে আসিলেন ধরাই, মোর নবী দয়া ময় জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়।